বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরণে চলো লগরি। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরণে চলো লগরি। চলো জলে চলো কাঁদে বন তল, ডাকে চলো চলো জল লহরি। বসিয়া বিজনে দিবা চলে যায় বলা কাপা খায়, বিহগের বুকে বিহগি লুকায়। দিবা চলে যায় বলা কাপা খায়, বিহগের বুকে বিহগি লুকায়। কেঁদে চোখা চোখি মাগিছে বিদায়, বারো আরো সুরে ঝুরে বাসরি। বসিয়া বিজনে বেলা গেল বধু ডাকে ননদি, চলো জলো নিতে যাবিল যদি। কালো হয়ে আসে সুদূর নদী, নাগরিকা সাজে সাজে নগরী। ও গো বেদরদি ও রাঙা পায়, ও গো বেদরদি ও রাঙা পায়, মালা হয়ে কে গো গেল জোড়ায়। তব সাথে কবি পড়িল দায়ে, পায়ে রাখি তারে নাগল পরি। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরণে চলল গরি। বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরণে চলল গরি।